عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبَتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا تَدِرْ كِشِخْنِي پَانْ قَرَنُ حُبِي جَنْ جَابِلْ مِسْرِتُ پَانْ پَاتْرُ ایٹا جَنَّا تُسْكِتُ سَلْسَا بِلْ نَمَوْ كِكْتِ جھارْنَا تَدِرْ كَشِ غُرَا فِرَا كُرْبِي چِرُو كِشُرْ گَنْ اپنی تَدِرْ كِي دیکھے مونے كُرْبِن جَنَوْ بِكْخِبْتُ مونی مُكْتَا وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا اپنی جکن شکھنے دیکھ بین تکن نیامت راجی و بیشال راجو دیکھتے پا بین تادر آبرون حابے چیکن شبوج ریشم و موٹا شبوج ریشم ایبن تادر کے پریدھان کرانو حابے روپو نیرمیتو کنکن ایبن تادر پالن کرتا تادر کے پان کرا بین شرابان طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا إتا تما دير پالون قرطة پروتی دان تما دير پروچشتا شکری تلاب کوری چه آمی آتنا پروتی پرجائے کرمی قرآن نازل کوری چه تصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا اطيب اپنی اپنر پالون کتر آدش جنو دھر جو شہکر اپکھا کرون ایبن او در مدھوکار کنو پاپیشت او کافیر آنوگت کر بیننا ایبن شاکال شندھائے اپنر پالون کتر نام شرون کرون وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا إِنَّ هَؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا رَاكِرْ كِي چھوانگ شے تارو دشے سزدہ کرون এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। نَحْنُ خَلَقْنَاهُمْ وَشَدَدْنَا أَسْرَهُمْ وَإِذَا شِئْنَا بَدَّلْنَا أَمْثَالَهُمْ تَبْدِيلًا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব এটা উপদেশ অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما يدخل من يشاء في رحمته وَالظَّالِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا আল্লাহর অভিপ্রায় ব্যতীত রেখে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন আর জালিমদের জন্য তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি